الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد গত দুই দর্শে আমরা আলোচনা করেছিলাম পরিমাপ যন্ত্রে ত্রুটি করার সম্পর্কে। ওজন করে মানুষ যখন আরেকজনকে দেয় তখন কম দেয়, যখন নিজে নেয় তখন বেশি, ইস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমানতের খেয়ানত করে। আজকে যে বিষয়ে আলোচনা, ব্যবসা বাণিজ্যে অনেকে ধোকাবাজি করে। এই ব্যবসা বাণিজ্যে ধোকাবাজি করা জায়েজ না, হারাম। এক্ষেত্রে দুটি হাদিস পড়ব মাত্র। হাফিজ মুনজির রাহিমাহুল্লাহ বলেছেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ان رسول الله صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا ومن غشنا فليس منا رواه مسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র তুলবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আর যে আমাদের সাথে ধোকা দিবে, ধোকার ব্যবহার করবে সে আমাদের আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুন। মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তোলা জায়েজ না, তাদের বিরুদ্ধে লড়াই, তা আমরা বুঝি। সংঘবদ্ধ মুসলিম রাষ্ট্রে মুসলমানগণ মুসলিমগণ জীবনযাপন করেছেন, আপনি এসে আলাদা রাষ্ট্রদ্রোহিতা করে দিলেন, এটা জায়েজ না, হারাম। মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে আমাদের উপর অস্ত্র তুলবে সে আমাদের অন্তর্ভুক্ত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে যে অংশটা হলো, ওয়ামান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে রিস করল, রিস মানে ব্যবসা বাণিজ্যে যে ধোকা দেয়া, এটি উদ্দেশ্য এখানে, সে আমাদের অন্তর্ভুক্ত না, অর্থাৎ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এরপরে যে হাদিসটি এখানে পেশ করছেন, তাও আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, তা হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা আলা সুবরাতি ত্বআমিন ফাআদখালা ইয়াদাহু ফিহা فنالت أصابعه بللا فقال ما هذا يا صاحب الطعام قال أصابته السماء يا رسول الله قال أفلا جعلته فوق الطعام حتى يراه الناس من غشنا فليس منا رواه مسلم بن ماجه والترمذي وعنده من غش فليس منا الله رسول صلى الله عليه وسلم একটি খবরের স্তূপের দিকে যাচ্ছিলেন। আমাদের দেশে যেমন ধান গম ইত্যাদি মানুষ স্তূপ আকৃতি রাখে না, ওই যারা এইসব ফসল টসল যাদের আছে, যারা ধান টন বিক্রি করে এরকম করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারের স্তূপে হাত ঢুকালেন, ভিতরে হাত যখন ঢুকালেন তখন তার হাতে ভিজা ভিজা লাগলো, আঙ্গুলে ভিজা লাগলো, অর্থাৎ নিচের অংশে ভিজা আর উপরের অংশ শুকনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ খাবারের মালিক, মা হাদা, এটা কি, মানে উপরে শুকনা আর নিচে ভিজা, আল্লাহ মাফ করুক। ওই ব্যক্তি বললেন, আসাবাতহু আস-সামা ইয়া রাসূলুল্লাহ, আসমান পৌঁছে গেছে, মানে আসমানের বৃষ্টি পৌঁছেছে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি লেগে গেছে আর কি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআম হাত্তা ইয়ারাহু আন-নাস, তাহলে তুমি একে ভিজা অংশ উপরে রাখলে না কেন, যেন মানুষ দেখতে পায়, সা শুকনোটা উপরে আর ভিজাটা নিচে, পচিছিল কি করবে, ভিজাটা উপরে মানুষ দেখবে আর শুকনোটা নিচে, আর আলাদা আলাদা করবে, ভিজা অংশ আলাদা সা আর শুকনো অংশ আলাদা, মানুষ একদম স্পষ্ট, তাই তুমি ধোকা দিচ্ছ, ইস্তাগফিরুল্লাহ, ধোকার ব্যবহার হলো না, কারণ একজন ওজন করে নিবে তো তখন কি হবে, ভারী হয়ে যাবে পানির কারণে, এটি স্পষ্ট, তাই তুমি কি করলে, ধোকা দিলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশানা ফালাইসা মিন্না, আও বলেছেন আনা সহি, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে ধোকা দিল, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথা বলেননি, তার উম্মতের কথা, সকলের কথা বলে আমাদের কথা বলেছেন, বুঝেন। আমরা একসাথে কয়েকজন আছি এই সেন্টারে, যেমন সবসময় নিয়মিত আসা যাওয়া করি, তখন আমরা একসাথে চলছি তো, তাহলে আমরা বলবো, আমি বলবো না, আমরা সবাই বললেন যে আমাদের সাথে ধোকার ব্যবহার করবে সে আমাদের অন্তর্ভুক্ত না, তার মানে তার নবী মোহাম্মদের উন্নতির অন্তর্ভুক্ত না। এর পরে হাফিজ মুনজির রহমতুল্লাহ আলী আরেকটা অংশ উল্লেখ করেছেন আবু দাউদের, বলছেন যে আবু দাউদ তার সুনানে এই হাদিসটি উল্লেখ করেছেন, কিন্তু ওই হাদিসে কি এসছে, এসেছে أن رسول الله صلى الله عليه وسلم مر برجل يبيع طعاما فسأله كيف تبيع فأخبره فأوحى الله إليه أن أدخل يدك فيه فإذا هو مبلول، فقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من غش. الله رسول صلى الله عليه وسلم ایک ব্যক্তির কাছে দিয়ে যাচ্ছিলেন যে খাবার বিক্রি করছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি রকম বিক্রি করো, তখন সে জাবালার বলল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী পাঠালেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ ভিতরে অংশ তো জানেন নাকি, এই দেখেন এখানে স্পষ্ট, ফাওহা আল্লাহু ইলাইহি আল্লাহ তার প্রতি ওহী করলেন, আন আদখিল ইয়াদাকা ফি তুমি তোমার হাত এর ভিতরে ঢুকাও, তাদের কি বোঝা গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, দুইটা মাসলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, যদি গায়েব জানতেন এমনি বলতেন ভাই উপরে এরকম আর নিচে এরকম করেছে, আপনি হাত ঢুকার প্রয়োজন ছিল না, ঠিক না, ইয়ে সব জানেন। ওই যে একটা মানুষ আমাদের দেশে বলে না কিচ্ছা পীর, পীরের জন্য খাবার টাবার নিয়ে আসবে না, সব মজুদ এখানে সে বসে মক্কা গাদা তাড়িয়ে দিচ্ছে লাঠি দিয়ে বা কুকুর, হ্যাঁ গাদার কথাই বলা হয় বেশি, কুকুর বলেনি, আচ্ছা চাই কুকুর বা গাদা বলো, হ্যাঁ খাবার কুকুর ঢুকছিল বা কুত্তার ঢুক গাদা ঢুকছিল, আমি ওকে তাড়িয়ে দিলাম, আস্তাগফিরুল্লাহ ফির বল ফির এরকম আস্তাগফিরুল্লাহ, ওখানকার গৃহকর্তী ভালো ছিল সাহ চালু, সে কি করেছে খাবার তো এনে দিয়েছে, মনে কোনো মাছ ভাজি ভাতের নিচে রেখেছে, একটা কিচ্ছা সত্য হতে পারে নিত্য হতে পারে, এটা মনে আমি হ্যাঁ একটা লোকজন বলে যে মানুষকে বুঝাবার জন্য, মানুষকে বুঝাবার জন্য বাস্তব হতে পারে, অসম্ভব কিছু না, কত কিছু ঘটে পর তোমার আপনারা দেখছেন না, বাস্তব হতে পারে, তাই কি বলো মাছ বা তরকারি রেখেছে নিচে উপরে সাদা বাসা অপেক্ষায়, সব তো হাজি অপেক্ষায় আছে, তরকারি আনলে তো খাবে, ও বলছে পিছা খাবার খাচ্ছেন না কেন, বলছে খাবো কিরকম তরকারি নাই তো খাবো কিরকম, ঠিক কিনা, ওই মহিলা কি বললো আপনি এখানে বসে কামার থেকে আপনি গাদা তাড়িয়ে দিতে পারেন আর এখানে যে ভাতের নিচে তরকারি আছে তা দেখেন না, আস্তাগফিরুল্লাহ আল আদি, একটু বোঝা দরকার না, একটু সরাসরি ভণ্ডামি, আচ্ছা গাইবের মালিক একমাত্র আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গাইবের মালিক না হন তাহলে এইসব ভণ্ড পিঠ আর পিঠ ওইগুলো হতে পারে, দেখেন আল্লাহ তার প্রতি ওহী করলেন আন আদখিল ইয়াদাকা ফীহি তুমি খাবারের স্তূপে হাত ঢুকাও, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তাহলে সরাসরি ঢুকাতেন, তাই না, আর না এলে বলতেন এরকম জানেন না, ইহাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ জানেন না, যা দেখতে পান ওইটা বিশেষ বিশেষ কারণে, এগুলো গুলো মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কিছু বলতে পারে এগুলো মুজিজা সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি আল্লাহর পক্ষ থেকে। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকালেন, দেখছেন ভিজা ভিতরের অংশ ভিজা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা মিন্না মান গাশ, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে আমাদের সাথে ধোঁকা দেয়। বা ধোকাবাজি করে আমার সাথে, আমার উম্মতের সাথে যে ধোকাবাজি করবে ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একা হলে কি তার বোঝা গেল তার পরিবারের লোক সবাই, তার সকল উম্মত সুবহানাল্লাহ বিহামদিহি। কাল কি বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, প্রসিদ্ধ কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল উম্মতের চিন্তা, শুধু তার নিজের পরিবারের জন্য না, সকল উম্মতের জন্য চিন্তা। সুবহানাল্লাহ বিহামদিহি। বলছে লাইসা মিন্না মান গাশ, আমার উম্মতের সাথে যে ধোকার ব্যবহার করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাই আপনারা যারা ব্যবসা করেন সত্যবাদীটাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, দুনিয়ার লোভ লালসাকে সামনে রেখে এরকম এদিক সেদিক যেন না করি। আপনি আপনার ব্যবসা করেন, হয়তো এটা খাবারের ব্যবসা না, যে কোনো ব্যবসা, আমি যদি আরেকজনকে ধোকা দিয়ে পয়সা বেশি নিয়ে নেই, আপনি হয়তো বললাম খুব লাভ হয়েছে, আপনি হয়তো তাকে ধোকা দিলেন সে বুঝলো না, কিন্তু একজন তো দেখছে উনিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ধোকা দিয়ে লাভ আছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরকম করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।